الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. فعن عبد الله بن الزبير رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم أمر يوم أحد بحمزة فسجي ببردة ثم صلى عليه فكبر 9 تكبيرات ثم أتي بالقتلى يصفون ويصلي عليهم وعليه معهم. أخرجه الطحاوي وإسناده حسن. عبد الله بن زبير رضي الله عنه برنكرا الله رسول صلى الله عليه وسلم وهدي بيدتين حمزة رضي الله عنه كي صدر دي ركع نجستيرن صدر دي حمزة رضي الله عنه كنت بيجي ليشن তাকে চাদর দিয়ে ঢাকা নির্দেশ দেওয়া হলো, চাদর দিয়ে ঢাকা হলো বুন্দা দ্বারা একটি চাদর বলছে. তারপরে আরো কাতলা বা শহীদ রানা হলো, ওদেরকে কাতার বন্দি করে রাখা হলো. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের সালাত পড়লেন, ওয়া আলাইহি মাআহুম, আবার তাদের সাথে অন্যান্য সাহাবাদের সাথেও অন্যান্য শহীদের সাথেও তারা যারা সালাতুল জানাজা পড়লেন. তো এই হাদিসটি উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে শেখ রাসুলুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির কত আপনারা আলোচনা শুনেছেন যে দুই ব্যক্তির উপর সালাতুল জানাজা ওয়াজিব নয়, তাই না? এ শিশু যে এখনো গালি হয়নি আর মারা গেছে, আর আরেকজন শহীদ কিন্তু বলেছেন, কিন্তু শিশুর উপর বা শিশুর সালাতুল জানাজা পড়া বৈধ মশরু, এমনি ভাবে শহীদেরও সালাতুল জানাজা পড়া বৈধ আর মশরু. কিন্তু আজিব না, এবারে তিনি বলছেন মশরু বৈধ শরীয়ত সমর্থিত, এর পক্ষে দলিলগুলি পেশ করেছেন. কারো কাছে হয়তো এই দলিল পৌঁছাচ্ছে ওইটা পৌঁছায়নি, তাই কি করেন সরাসরি জেলা পড়বেই না কার শহীদদের, আর কেউ করেন পড়বে. কিন্তু ব্যাপার হচ্ছে এখানে এটা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক শেখ রাসুদ্দিন আলবানীকে জেহের দান করুন, কত সুন্দর করে দলিল পেশ করেছেন. عن أنس بن مالك رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم مر بحمزة وقد مثل به ولم يصلي على أحد من الشهداء غيره, يعني شهداء أحد. قلنا رواية الشيء الله رسول صلى الله عليه وسلم حمزة رضي الله عنه كسجلان كسجلان وقد مثل به تمثيل قراءه يتكي تمثيل مليتا انقو قرطن قراءه يتكي নাক কেটে দেওয়া হয়েছে বা এরকম আর কি, কারণ এই তো ইজ্জত ছিলেন মুশরিকরা এনাকে শহীদ করার পরে তারা এনার সাথে এরকম আচরণ করেছে. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাতুল জানাজা পড়লেন, আর তিনি ছাড়া অন্য শহীদদের সালাত পড়েননি, পড়ছেন এখানে এই হাদিসে. اذكروا الحديث عن عقبة بن عامر الجهني أن النبي صلى الله عليه وسلم خرج يوما فصلى على أحد صلاته على الميت بعد 8 سنين كالموضع للأحياء والأموات. قلت على الله رسول صلى الله عليه وسلم يقدم بير هلن بير هيك وهدد على أهل الحد وهدد ওখানে গিয়ে উহুদবাসীদের সলাতুল জানাজা পড়লেন, ওখানে যারা মৃত ওদের মানে শহীদ হয়েছেন ওদের সলাতুল জানাজা পড়লেন। আলাল মাইয়িত, মানে যেভাবে আমরা মৃতের সলাত করি ওইভাবে সলাতুল জানাজা পড়লেন। কত বছর পর? বাদ থামানি সিনিন, 8 বছর পর। বলছেন কাল মুওয়াত্তি লিল আহইয়া ওয়াল আমওয়াত, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে বিদায় জানাচ্ছেন, আমরা যেমন একজন সফরে যাই বিদায় জানাই কিনা, মৃত ব্যক্তিকে বিদায় জানাই কিনা, ওরা দিয়ে আসেন একটা বিদায় সম্বর্ধনা। তারপরে আসলেন সুম্মান সাবা ইলা মিনবার, মিনবারে আসলেন, মিনবারে এসে ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহ, আল্লাহর গুণগান বর্ণনা করলেন, প্রশংসা বর্ণনা করলেন, আর বললেন ইন্নি ফারাতুন লাকুম ওয়া আনা শাহীদুন আলাইকুম ওয়া ইন্না মাউইদাকুমুল হাওম, আমি তোমাদের ফারাত, তোমাদের আগে চলে যাচ্ছি বা তোমাদের আগে থাকব, ওয়া আনা শাহীদুন আলাইকুম, আর আমি তোমাদের জন্য সাক্ষ্য দেব, তোমাদের সাক্ষী আমি, আর তোমাদের সাথে আমার সাক্ষাৎ হলে অ্যাপয়েন্টমেন্টের জায়গা হচ্ছে হাউ আল্লাহ শুনছেন আল্লাহ কসম, আমি এখন দেখতে পাচ্ছি আমার হাউস, আল্লাহ রাসূল দেখতে পাচ্ছেন, সাহাবায়ে কিরাম দেখেননি, মানতে সাহাবায়ে কিরাম দেখেননি, কে দেখেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরীল আলাইহিস সালাম আয়েশাকে সালাম করলেন, আয়েশা বললেন ওয়া আলাইহিস সালাম, জবাব বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যা দেখেন তা তো আমরা দেখতে পাই না। নবীর বৈশিষ্ট্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর বললেন ওয়া ইন্না আল্লাহু কামা বাইনা আল আইলা ইলা জুহফা, আইলা জুহফা, জুহফার মধ্যে যতটুকু দূরত্ব রয়েছে ততটুকু দূরত্ব হচ্ছে তার প্রস্থ, তার প্রস্থ ওই হাউজের এত বড় বিশাল হাউজ চৌবাচ্চা। এরপর বললেন ওয়া ইন্নী উতীতু মাফাতিহা খাযাইনিল আরদ আও মাফাতিহাল আরদ ওয়া ইন্নী ওয়াল্লাহ মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি ওয়ালাকিন আখাফু আলাইকুম আদ-দুনিয়া আন তাতানাফাসু ফিহা ওয়া তাকতাতিলু ফাতাহলিকু কামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইন্না লিল্লাহি ওয়া ইন্নী ইলাইহি রাজিউন। বলেন আমাকে দুনিয়া ধনভাণ্ডারের চাবিগুলি দেয়া হয়েছে, কিংবা বলেছেন দুনিয়া চাবিগুলি দেওয়া হয়েছে, বাস্তবিক রোম সম্রাট পারস্য সম্রাটের ধন সব পেয়ে গেছেন কে? পরবর্তীতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তারপরে বর্তমান যুগে দেখো মুসলমানদের ধনভাণ্ডার কম আছে, ওরা বলেন তো কম আছে, এই গাফ গালফ কান্ট্রি গুলির দিকে একটু খেয়াল করেন, ধন কি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কত ধন, এত ধন। বলছেন আল্লাহর কসম খেয়ে বলছি আমি তোমাদের ক্ষেত্রে ভয় করি না যে আমি চলে যাওয়ার পর তোমরা শিরকে লিপ্ত হবে, কিন্তু একটা জিনিসের ভয় যে তোমরা দুনিয়া লাভের জন্য দুনিয়া কামাইয়ের জন্য প্রতিযোগিতা করবে, কে কার থেকে বেশি দুনিয়া কামাই করবে, করতে চায় শুধু এই প্রতিযোগিতা, ও কামাই করে 2000 রিয়াল আমি 3000 কামাই করব, সত্য না মিথ্যা? ও বিল্ডিং একটা বানিয়েছে আমি 2টা বানাবো, ও 2টা বানিয়েছে আমি 3টা বানিয়ে বানাবো, ও 50 তলা ভবন বানিয়েছে আমি 100 তলা বানাবো, ও বলছে না না তুমি তো আমার থেকে অনেক এগিয়ে গেছো, আমার টার্গেট হচ্ছে পরবর্তীতে তুমি 100 তলা আমি 110 তলা, 110 তলা আমি 120 তলা, দেখছেন অবস্থা, সব হচ্ছে কিয়ামতের আলামত, বলুন নাউযুবিল্লাহি মিন যালিক, আপনি খুব খুশি হবেন না, এখানকার অবস্থা দেখেন, সব কিন্তু খুশি হওয়ার কিছু নেই। আপনি বলো আসুন মুসলমান, হ্যাঁ এত বড় তো আমি, এত বড় বলি সব কিয়ামতের আলামত। আমি আর কি বলবো, সব স্পষ্ট করে বলা যায় না, কিন্তু আপনি বুঝুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে জিবরিলে জিবরিল আলাইহিস সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ফাখবিরনি আনিস সাআ, কিয়ামত সম্পর্কে বলো, কিয়ামত কবে হবে, কবে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাআ, তুমি আমাকে জিজ্ঞেস করছো, জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারী থেকে বেশি জানে না, তার মানে এক্ষেত্রে উভয় সমান। কিয়ামত কখন হবে আমিও জানি না, তুমিও জানো না, জিবরিল আলাইহিস সালাম তুমিও জানো না, আমিও জানি না, কেউ জানে না, কে জানে একমাত্র আল্লাহ। আমাদের মুসলমানরা অনেক সময় আছে শুনে কোথাকার একটা গণক আর ভণ্ড শয়তান নুজুই বলে দিয়েছে অমুক দিন এরকম মুশকিল, তখন যা কিনা সারা বছর নাই চলা মুসজিদ, এরকম হয়েছে কিনা ভাই, সারা বছর নাই যদি কেয়ামত হয়ে যায় কোন সৃষ্টির কাছে নেই, কেয়ামত কখন হবে কেউ বলতে পারবে না, তাই গণকদের কথা শুনে বিশ্বাস করবেন। অন্যদিকে গণকের কাছে যাওয়া যায় না, কেউ যদি গণকের কাছে অথবা তথাকথিত বাংলাদেশের তাবজাতি মোল্লা যারা দিন দিন জেল সাধক ওদের কাছে যায় গিয়ে কিছু জিজ্ঞেস করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমার 40 দিনের সালাত আল্লাহ পাক কবুল করবেন না। তো কিছু লোক আছে কি আমি বলে তাবজাতি মোল্লা, সব মানুষ সমান না, কিছু ভালো আছে, কিছু তাবজাতি মোল্লা আছে দিন সাধক জিনের সাথে সম্পর্ক, জিন যাবে না। আবার কেউ কেউ গলত কাজ করে আর জিন সাধনা করে, কেউ কেউ কুফরি করে, শুনেছি কোন কোন লোক নাম আর কি মোল্লা আসলে মোল্লা কোন মোল্লা আসলে সুরত উল্টা বলে, আপনারা শুনেছেন কিনা, এটা একটা দুইটা নয় অনেক, এই সব কথিত তাওজাতি মোল্লাদের কাছে যাওয়া যায় না, এরা জিন সাধনা করে গাইবের কথা বলে দেয়, গাইবের মালিক একমাত্র আল্লাহ, ওলা আলিমুল গায়ব শুধু আল্লাহ, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাদরি ওয়াল বাহর وما تسقط من ورقة ولا حبة إلا يعلمها মানে কোন কাগজ পড়েছি কোন দানা উপর থেকে সব কে জানে আল্লাহ وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب شخص دانا آسي جي كنو جاك آسي وطبع اتا دانا قرده كي پوڑي صبي الله جاني سبحان الله دا كتاب لك آسي اچھا ایک پتا پوڑي ওর জ্ঞান আল্লাহর কাছে সুবহান আল্লাহ, পাতা শুকিয়েছে পড়ে গেছে তাকে জানে আল্লাহ, তারা গায়ে জানে আল্লাহ, আর কেউ জানে তাই এইসব বন্ধুদের কাছে গিয়ে রাখতে গেল মানুষের আঁকিয়ে জানে গরু হারিয়ে গেছে অমুকে গেছে যাও সে বলে দিও অমুকে এটা বাংলাদেশে আছে কিনা ভাই, ইন্ডিয়া নাই মনে হয় আছে, আচ্ছা আমি বললাম আর কি আমি তো কিছু জানি বাংলাদেশ কত সকল আমার প্রত্যেকের সংবাদ জানি সব আলহামদুলিল্লাহ কোনটা জানি না, রসিকতা করি আর কি। কত ছাত্র হয়ে যাওয়ার ইউপির ইন্ডিয়ার নানা শেখার আছে, আলহামদুলিল্লাহ আলমী আল্লাহ সুফিয়া রে এখন কত বেদাত আছে, সেদিক বাংলাদেশে আর ইন্ডিয়া আর পাকিস্তানের মানে ছড়িয়ে আছে বলার মতো। ওর কাছে যায় ও বলে যে ওদিকে গেছে, হ্যাঁ আমার ভাই জিন জিন সাধু। আবার কি করেছে ওই মুসলমান আমাদের কিতাব যদি বলে গেছে যায় না হিন্দুর কাছে যায় আছে কিনা হিন্দু বলে ওখানে আছে কোন প্রভু বলে যায় মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু। এ বিষয়ে অবশ্য অনেক কথা আছে, যদি কোন মুসলমান এরকম করা যায় কিনা এ বিষয়ে আরেকটা, কিন্তু এখানে সাধারণত যেটা চলছে বাংলার মাটি থেকে সবই গলত তরিকার মাধ্যমে হচ্ছে, তাই এ থেকে দূরে থাকবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, আমি তোমাদের ব্যাপারে যে জিনিসটির ভয় পাই তা হচ্ছে দুনিয়ার প্রতিযোগিতা, আর এই দুনিয়ার কারণে তোমরা পরস্পর লড়াই করবে আর তোমরা ওইরকম ধ্বংস হবে যেভাবে তোমাদের পূর্ববর্তী লোকজন ধ্বংস হয়েছে। শুধু ইয়া দুনিয়া আচ্ছা হাদিসে জিব্রিলের যে সব অংশ পড়ছিলাম এটা বলি, জিব্রিল আলী ইসলাম বললেন কিয়ামত বলে দাও কখন হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন আমিও জানি না তুমিও জানো না। তো জিব্রিল আলী ইসলাম আবার বললেন কিয়ামতের আলামত বলে দাও, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই হাদিসে কয়েকটি আলামত বলেছেন, বললেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উওয়াতাল আলা রিআশা يتطاولون في البنيان. قيامة العلموت في تداشي تار مهم في تار مهم تسوى اير بيكا جوان دشير شكر تداشي ار ربا مالك اقوكو تي جدي جنمون اي بچا قول اي تكار رو مالك رو পরবর্তী যেখানে কথা এটাকে বলা হয় উম্মুল ওয়ালাদ, উম্মুল ওয়ালাদ যদি তার বাপ মারা যায় তারপরে উম্মুল ওয়ালাদের স্বাধীন হয়ে যায়। আর আরেকটা একটা হয়তো এরকম হতে পারে, মানে ক্রীতদাসী খরিদ বিক্রি হয়েছে নিয়মতান্ত্রিক, পরবর্তী এরকম হয়েছে ওই তার ছেলে বড় হয়ে গেছে, সে জানে না ক্রীতদাসী এটা তার ছেলে, ওরা কি করেছে ওই ছেলে তার মাকে ক্রয় করেছে, তুমি দেখবে নগ্নবাই বলতে কি বুঝেন তারা, যে জুতা পড়তে পারে না এরকম সামর্থ্য নাই, শতগ্রহের মতো দৌড়িক দেয় কাপড় কিনা উলঙ্গ ব্যক্তি, আল্লাহ গরিব দুষ্ট ব্যক্তি, রিআশা বকরি রাখালদেরকে তুমি দেখবে বড় বড় লম্বা লম্বা ইমারত বানাতে গিয়ে তার প্রতিযোগিতা করছে। বলেন তো এই আলামত বর্তমানে আছে, ভাইয়ের আগেও ছিল, আর এখন আর কি বলবে কি যে এখন তো মানে কিয়ামতের আলামত কতটা, সুবহানাল্লাহ বিহামদিহি কি বলবো, শুধু লম্বা ইমারত লম্বা বিল্ডিং, শুধু সম্পত্তি আর সম্পত্তি বাড়াবার চেষ্টা করছি, হয়তো মনে হবে 70 জন 70 জন তবুও বলে আরেকটা করি উচিত ছিল, অসুবিধা করি যদি আল্লাহ হালাল তরিকায় দেয় উচিত হিসেবে ছিল তা সে মনোযোগ দিবে আমরাতের দিকে, তাই না ভাই? 40 হওয়া ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি সাল্লাল্লাহু উল্লেখ করেছেন মদিনাদের জীবন তাদের আমল ছিল একটা গুণ ছিল তাদের 40 হওয়া হয়ে গেলে সবাই আমরা মুখী হয়ে যেতেন, দুনিয়াটাই ছেড়ে দিতেন, সুবহানাল্লাহ। আর আমাদের দেয়ালে চল্লিশ ওভার হলে শুরু হয় দুনিয়া, ঠিক না ভাই? চল্লিশ ওভার দিয়ে দিই দুনিয়া শুরু, তাহলে আসেন তো দিদি। আচ্ছা, এই হাদিস দ্বারা বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের সালাতুল জানাজা পড়েছেন, তাই না ভাই? আগে বললেন জানাজা পড়েনি। তো শেখ নাসিরুদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি তার রায় মোতাবেক এই শহীদদের জানাজা পড়া ওয়াজিব নয়, কিন্তু পড়া কি জায়েজ। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আরেকটা কথা বলি শেষ, আরেকটা হাদিস, মান কুতিলা ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, যদি কাউকে হত্যা করা হয় ইসলামী দণ্ডবিধি জারি করে, ইসলামী দণ্ডবিধি বুঝছেন, হত্যা কারোর উপর নির্দেশ হয়েছে ওকে হত্যা করো, এই অবস্থায় তাকে হত্যা করা হলো, তারপর তার সালাতুল জানাজা পড়া কি আছে, জায়েজ আছে। সম্ভব না অসম্ভব ভাই? জানেন তো আপনারা, প্রথমে তোমরা দেখতে ভাই, আর কি বলবো, তাহলে তার সালাতুল জানাজা পড়বে, দোয়া করবে, না মিষ্টি বিতরণ করবে, মুসলমানের বাচ্চা আল্লাহ থেকে রুজু করো। তোমার জন্মের আগে ঘটনা হয়েছে, তুমি জানো হাদিস, হাদিস কত হাজার হাজার হাদিস মানুষ জাল তৈরি করেছে, আর তোমার জন্মের আগে ঘটনাকে উপলক্ষে তুমি কিছুই বুঝে না, বলে তুমি হালসা হালসা ওল্লাহ গুণাগার হয়ে যাবে, বুঝো যদি সত্য না হয়। নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বুখারী হাদিস, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিথা বিকুল্লি মা সামিআ, মানুষের জন্য মানুষের পক্ষে মৃত্যু হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনল তা বলে বেড়াবে, তা বলে বলে বেড়াবে, তো কি মৃত্যু এই ভয় করুন আল্লাহ, কখনো এরকম আচরণ করবেন না, একদিন যেতে হবে কিনা খবরে, আরেকজনের সাথে হিংসা, হিংসা তো ঠিকই আছে, তোমার তো বহুত সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতি বৃহস্পতিবার শুক্রবার মানুষের নেক আমল আল্লাহর কাছে যায়, তখন রব্বুল আলামিন তার প্রত্যেক মুওয়াহ্হিদ, তার প্রত্যেক মুমিন বান্দা যে বিন্দুমাত্র শরীক আল্লাহর সাথে কাউকে শরীক করে না, কিছুটি শরীক করে না, তাকে আল্লাহ পাক মাফ করে দেন। তবে ওই ব্যক্তিকে মাফ করেন না যার মাঝে আর তার ভাইয়ের মাঝে রয়েছে বিদ্বেষ আর হিংসা, কে মাফ পায় না? বুঝতে পারছেন হাদিসটা? আপনি আরেকজনের সাথে হিংসা রাখলেন আর সে আপনার সাথে হিংসা রাখলো, তো দুইজন কি নাই, মাফ নেই। আচ্ছা, ও হয়তো আপনাকে ভালো পায় তার মন্ত্রে আর আপনি হিংসা, তো আপনি মাফ মাফ নেই, তো আমরা মাফে দেখাই না, তাহলে মনকে ফ্রেশ করবেন, মন মুক্ত করুন হিংসা থেকে, কিমিরার নফরত থেকে, আনানিয়ত থেকে, আনন্দ থেকে, ইসলামী জন্মবিধি জারি হয়েছে, হত্যা করা হয়েছে মুসলমান, সত্য মুসলিম দেখ নিজেতো হতেই হবে, কোন কাফেরের সালাত জানাজা যায় যাচ্ছে না, তার আমরা তো মুসলমান নিয়ে কথা বলছি, কেউ আবার যেহেতু বলবো না যে মুশকিল, কথার ফাঁক খুঁজবেন না, একদম ঠোস চলবে। শুনলেন ওই যে উপস্থিত হয়ে একজন বড় দায়ী রিলিজিয়াস স্কলার এন্ড স্কলার অফ ইসলাম, ধর্মীয় বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখেন, ইসলামের আহ্বায়ক ডক্টর জাকির নায়েক, অনেক সময় তিনি বক্তব্য রাখেন, হয়তো একদিকে বললেন এক কথা, ফাঁক খুঁজে আরেকটা বের করে দেয়, কোন বিষয়ে আছে আপনি ফাঁক বের করতে পারবেন না, আপনি যে কথা বলেন আপনার প্রত্যেককে কোথায় ফাঁক মুখ, যদি মানুষ দুজন নিরসন করে ছাড়বে আপনাকে ছাড়বে না, কেউ যদি দুজন নিরসন করেন, এই জন্য মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিন নিজে দূষণ করতে নিষেধ করেছে, ওয়ালা তাজাসসু, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তাজাসসু, বুঝতে পারছেন? আল্লাহ তার হায়াতে তৈবা দান করেন, দিনের খেদমত করছে, হাজার হাজার মানুষ তার বক্তব্য শুনে ইসলাম কবুল করেছে, আলহামদুলিল্লাহ। তো তুমি হালকা দোষ, আবার দোষ না, সত্য মশলা বলে এই জন্য দোষ হয়ে যায়, বুঝতে পারছেন? হয়তো দোষ হতে পারে, আমি তো সব শুনি না, অসম্ভব কি দোষ যদি হয় আপনি আপনার জন্য উচিত, আপনি দেখবেন তার গুণ বেশি না দোষ বেশি, গুণ বেশি তো দোষ খারাপ হলাম আপনি, কথা বুঝছেন? কিন্তু সাধারণত আমি যেগুলো শুনেছি আমি তার বক্তব্যে কোন দোষ পাইনি, কিন্তু হয়তো দোষ থাকতে পারে, অসম্ভব কি? আমার দোষ নাই, আপনি যে বলছেন ওর দোষ, দোষ আপনার দোষ নাই, আপনি একদম দোষ মুক্ত, নাউজুবিল্লাহ মিন যালিক। আমার নবী বলেছেন সহিহ বুখারীর রিওয়ায়াত, তোমাদের কেউ তার নিজ আমলের গুণে জাহান্নাম থেকে নাজাত পাবে না, জান্নাত লাভ করতে পারবে না, সহিহ বুখারী। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিও? আল্লাহ রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও। তবে যদি আল্লাহ তার রহমত আমাকে ডেকে নেন তাহলে আমি নাজাত পাব, সুবহানাল্লাহ। তাহলে আজও যে গুণটা আল্লাহর রহমত, ঠিক না ভাই? তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক কতটি রহমত সৃষ্টি করেছেন বলেন তো? কতটি? একশতটি, সুবহানাল্লাহ বিহামদিহি। এই হাদিসটি প্রসিদ্ধ, আমার শ্রোতাবিনের জন্য প্রসিদ্ধ, যেহেতু আমি বলব একশতটি রহমত সৃষ্টি করেছেন রব্বুল আলামিন, এক রহমত সমস্ত পৃথিবীর মধ্যে বণ্টন করে দিয়েছেন, যার ফলে এই এক রহমতের কারণে সন্তান তার বাপকে আদর করে, সন্তান তার মাকে আদর করে, বাপ ছেলেকে আদর করে, বাপ মেয়েকে আদর করে, মেয়ে ছেলেকে আদর করে, মেয়ে মেয়েকে, তার মা মেয়েকে আদর করে, মা তার ছেলেকে আদর করে, সুবহানাল্লাহ। একটা গুণের কারণে, একটা রহমত মাত্র, এক রহমত, বাকি 99 রহমত, বুঝতে পারছেন? দুনিয়ার জন্য আল্লাহ পাক মাত্র এক রহমতকে বণ্টন করে দিয়েছে, আর আখেরাতে এর জন্য রব্বুল আলামিন 99টি রহমত রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। কতটি রহমত রেখেছেন? এই 99টি রহমত রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তার মুমিন বান্দাদের ক্ষেত্রে ব্যবহার করবেন। তো তুমি কেন আরেকজনকে তো আল্লাহর রহমত থেকে তাড়িয়ে দিচ্ছ? আল্লাহ তোমাকে হেদায়েত দিন, বুঝার তৌফিক দিন। আচ্ছা, এই ঘটনা সংক্ষিপ্ত আকারে বলি, একজন মহিলা জুহাইরা গোত্রের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন ইয়া নবী আল্লাহ আসাদু হাদ্দান ফাকিমহু আলাইয়া, হে আল্লাহর রাসূল আপনি আমার উপর ইসলামী দণ্ডবিধি জারি করুন, কারণ আমি গুনাহে লিপ্ত হয়েছি, আমি দণ্ডের উপযোগী। আর ওই মহিলা গর্ভবতী ছিলেন, অর্থাৎ জিনা করে, জিনা করেছেন আর বাচ্চা গর্ভে ধারণ করেছেন, জিনার মাধ্যমে, নাউজুবিল্লাহ। কিনা কিন্তু দেখুন এই মহিলা কিরকম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অভিভাবককে ডাকলেন আর বললেন আহসিন ইলাইহা ফাইযা ওয়াদাআত তাতিনি বিহা, তুমি তার সাথে সদ ব্যবহার করো, আর যখন বাচ্চা জন্ম দে তারপরে তুমি তাকে আমার কাছে নিয়ে আসবে। তো তার অভিভাবক তাকে ওইরকমই বাচ্চা জন্ম দেওয়ার পর তাকে নিয়ে আসলেন। ঘটনা কিন্তু লম্বা, এই এখানে যে হাদিস পেশ করেছে শুধু এটি পেশ করবো, এই জন্য না বলেন এটা অনেক বাদিয়ে দিয়েছি। এখানে যে হাদিসটি ওইরকম ভয়া বললাম তো, কিছু লোক খুঁত বের করবে, বুঝলেন? فأمر بها نبي الله صلى الله عليه وسلم فشكت عليها ثيابها ثم أمر بها فرجمت، ثم النبي الكريم صلى الله عليه وسلم اي مهلا كتلين انتشتلن اوكي রজম করা হবে, দণ্ডবিধি জারি করা হবে, তখন তার কাপড় গুলিতে ওই কাটা নিয়ে বেঁধে দেওয়া হলো। কারণ আগে তো এরকম ছিল না, এরকম চাপি চাপি এরকম ছিল না। তো তারপরে নির্দেশ দিলেন এই মহিলার ক্ষেত্রে, তারপরে তাকে রজম কঙ্কর নিক্ষেপ করে হত্যা করা। সুবহানাল্লাহ, যদি কোন মহিলা বা পুরুষ জিনা করে বিবাহিত হয়, বিবাহিত মহিলা বা বিবাহিত পুরুষ যদি জিনা করে তাহলে তার এই শাস্তি কি হবে? রজম করে কঙ্কর কঙ্কর নিক্ষেপ বা পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা। এবারে যখন তার রজমের কাজ শেষ, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাত পড়েন, জানাজার সালাত। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, তুসাল্লি আলাইহা ইয়া নাবিয়াল্লাহ ওয়াকাদ নাযাল ওয়াকাদ যালা। ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি ওর সালাত জানাজা পড়বেন অথচ সে জিনা করেছে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ তাবাত তাওবাতান লাও কুসিমাত বাইনা افضل من ان جادت بنفسها لله تعالى. سبحان الله. ولن عمر اي مهيلا عمر কি বললেন, ইয়া রাসূলুল্লাহ এই মহিলা zina করেছে, তার সালাত জানাজা পড়বেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উমর, এই মহিলা কি এমন তওবা করেছে, যদি তার এই তওবা মদিনাবাসীর 70 জন মদিনাবাসীর মধ্যে বণ্টন করে দেওয়া হয় তাহলে এই 70 জনের জন্য যথেষ্ট হয়ে যাবে, এমন তওবা করেছে এই মহিলা। তাহলে মানুষের মনের সংখ্যা তুমি জানো? খবরদার, কিয়ামতের দিন আপনাকে কবর থেকে উঠতে হবে, ভদ্রতা করবেন না। আপনি বলবেন না, যারা এরকম কেউ কেউ বলে যারা কথিত আহলে হাদিস, তাদের প্রবৃত্তি পূজারী, কোন সময় এই হাদিস গ্রহণ করে, কোন সময় এই হাদিস গ্রহণ করে, অতএব এটা এটা হচ্ছে প্রবৃত্তি পূজা, এটা জায়েজ না। আমি বললাম, আমি বলবো কথিত আহলে হাদিস আসল উদ্দেশ্য না, নামের উদ্দেশ্য না, নাম হচ্ছে কি আমরা কার অনুসরণ করবো বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিভিন্ন রকমের একই মশলায় ভিন্ন ভিন্ন হাদিস পাওয়া যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবে দেখবেন একই মশলায় বিভিন্ন উক্তি আছে, আছে কিনা? আপনি বলবেন এটা হচ্ছে মুফতাবি, ও বলবে এটা মুফতাবি, এরকম আছে। আর ওইটা বলে এটা হচ্ছে মশহুর, ও হাম্বলির মাধ্যমে কত উক্তি রয়েছে, কোন কোন মশলা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ এই সাতটি উক্তি রয়েছে, এটা আমাদের শেখ ইবনে উসাইমিন উল্লেখ করেছেন রহমতুল্লাহ। আপনি বলবেন না আগে এটা বলতে হবে না, এখন এখন পেটের সমস্যার কারণে এটা ইফেক্ট করছে, আনা অন্য কিছু এরকম আছে কিনা কিছু, এরকম খবরটা এরকম বলবেন না, যারা এরকম বলে আমাদের কথা হচ্ছে, আমরা প্রথমে এক আমল করতাম, পরে জানলাম হাদিস সহিহ না, তখন এটা কি করবো, পরিত্যাগ করবো, আগে জানতাম না। একটা দুইটা মশলা নাকি, অনেক মশলা আছে, আমি নিজে আগে করেছি, এখন ছেড়েছি, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে। আগে জানতাম না এটা সুন্নত আমল করতাম না, এখন জেনে গিয়েছি সুন্নতের পুরো আমল করছি। আর এটা আমার কথা না, আপনার নবীর কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবীর ফরমান, বলিগো আনহি বলো আয়া, নবীর একটা শেষ আয়াত দিয়ে জানো, নবীর পক্ষ থেকে এটা প্রচার করো, তা তো বুঝা গেল আগে জানতে না এটা জানিয়েছ, এখন প্রচার করো। আচ্ছা দেখ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাব থেকে আপনারা আলোচনা শুনেছেন, বা অনেক আমল আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন কোনো কোনো সভা এটা করো, পরে বলেছেন এটা করো না, আছে কিনা? আগে জানতেন না, পরে জেনেছেন। আপনারা নিজেরা বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এরকম হয়েছে? কোরআনে কারীমে সূরাতুত তাহরীরের প্রথম আয়াত এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুকে হারাম করে দিলেন, অথবা অন্য কথা আছে, যে জিনিস তোমার জন্য আল্লাহ হালাল করে দিয়েছে ওই জিনিস তুমি কেন হারাম করলে? দেখেন আপনাদের যদি অনুবাদ মনে করি ভুল করেছি, এখনই দেখেন। আচ্ছা আপনি আপনাদের বলুন, ইয়া আইয়ুহান নবী, ওটা কি বলেন? লিমা মানে লিশ, লিশ বুঝেন তো, লিশ তুহারিম, লিশ তুহারিম, তুসুমি হাদা হারাম, আপনাদের কথা লিশ তুসুমি হাদা হারাম, লিমা তুহারিম মা হালাল্লাহু লাক, যে জিনিস আল্লাহ তোমার আহাল মানে হালাল, আল্লাহ হালাল করে দিয়েছে তোমার জন্য, বুঝি কিনা? একদম সহজ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ভুল হয়েছে, এ দ্বারা বোঝা যায় না, কিন্তু এই ভুল ভুল কিছু আছে, ভুল তো হতে পারে মানুষ থেকে। দেখেন আরেকটা ভুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে বোতল বলে আওড়াচ্ছেন আপনার থেকে ভুল হয় না? আপনি তো আপনার মত হয়ে সব মশলা আপনি জানেন না, কয় মশলা আপনি জানেন? যিনি সব জানেন তিনি কে বলেন? বিন্দু মাত্র বলে না, আল্লাহ রাব্বুল আলামিন। দেখুন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সলাৎ করছেন চার রাকাত বিশিষ্ট সলাৎ, দূরে কত আমার সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, কি বলেন ভুল কি না? চার রাকাতের পরিবর্তে পাঁচ রাকাত করে দিলেন, ভুল কি না? তুমি এগুলো দেও না, শুধু তোমার থেকেই ভুল হয় না, তুমি এত আল্লাহর বলি ভুল নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা দেখুন আরেকটা সহি বুখারী রওয়ায়াত, ভুলের আরেকটা দৃষ্টান্ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়াবে, তেকামত হয়েছে, ইস্তাওয়া আখি বলে না, এই মুহূর্তে সহন হয়েছে, তার উপর গোসল করেছে, এই সহায় গুণ গোসল করে, নিজের ব্যাপারে ভুলে গেছে, ওরা আবার স্মরণ হয়েছে, কে ভাই তো আল্লাহ কি কখনো ভুলে? উত্তর দিন আপনারা, আল্লাহ কখনো ভুলে? আপনি কি তুমি কি কিরকম বলে নবী বলেছেন? নবী আলিমুল গায়ব, হাসবুনাল্লাহু ওয়া নিআমাল মুকিল, বুঝো হক বুঝো আর হক জানো, এইসব হাদিস এক মিথ্যা না, সব সহি আউট এগিয়ে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল সালাত জানাজা আলগিয়ে ইনজাম পড়িয়ে দিলেন কত শিশু মুনাফিক মুনাফিকদের নেতা মুনাফিকদের নেতা আপনি জানেন মুনাফিকদের নেতা তার সালাত জানাজা পড়া যায় إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون এদের মধ্যে থেকে কেউ যদি মারা যায় তুমি তার সালাত জানাজা পড়বে না আবার ভবিষ্যতে রিপিট করবে না তাই না ডোন্ট রিপিট ইট ইন ফিউচার যা হওয়ার হয়ে গেছে ভবিষ্যতে আর এটা করো না তাই বলেছেন না লা তুসাল্লি আলা আহাদিন মিনহুম ওয়া লা তাকুম আলা কবরিহি তার কোমরের কাছে কি হয়েছে এই হাদিস হয়তো পরে উল্লেখ করছেন শেখ নাসিরুদ্দিন আলবাই পরে আলোচনা করবো আচ্ছা দেখেন এই যে হাদিস পেশ করলাম ওই মহিলা যে মহিলা জিনা করেছেন তারপরে তার উপর দণ্ডবিধি জারি করা হলো পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতুল জানাজা পড়লেন তো বলছেন এরকম অবস্থায় সালাতুল জানাজা পড়া যায় যেহেতু নবী নিয়ে পড়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা মানুষ গলত কাজ করেছে মুসলিম চিরচ্ছেদ করা হয়েছে সালাতুল জানাজা পড়বেন কিনা এই সময় আপনার জন্য উচিত কি আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আপনি তাকে মাফ করবেন না তাকে নিয়ে হাসি ঠাট্টা করবেন যাই তাই যারা করেছে যদি কেউ এরকম শুনেছে কেউ কেউ করেছে ওই বিভিন্ন আমাদের বাংলাদেশ সরকারের একজন ফাঁসি দিল না শুনেছি এরকম করেছে নাকি শোনো আল্লাহ যদি কেউ করে তোবা করো আল্লাহ তোমাকে মাফ করবে এক পথ কোন পথ তোবা ওতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফরিহুন এই মহিলা সরাসরি জিনা করেছে আল্লাহ আলা সরাসরি জিনা ঠিক না এ দেখলেন আপনারা হাদিস কি গুদা মাখরাজ ও মুসলিম ও আবু দাউদ ও নাসাই ও তিরমিজি ও বাইহাকি ও দারিমি আর কোন ডরে না যদি ইসলামিক দণ্ডবিধি উপর জারি করা হয় তাকে হত্যা করা হয় আর মুসলিম মুসলিম তাহলে এই অবস্থায় তার সালাত জানাজা পড়া বৈধ এই কিছু আলোচনা গেল আজকে যাদের উপর সালাত জানাজা পড়া বৈধ এ ব্যাপারে পরবর্তী আলোচনা আসছে আরো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জ্ঞান বাড়িয়ে দিন সহশক্তি বাড়িয়ে দিন দুনিয়া আখিরাত কল্যাণ আমাদেরকে দান করুন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم اغفر لنا ولوالدينا ولجميع المسلمين الاحياء منهم والميتين برحمتك يا ارحم الراحمين وصل اللهم وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين